পৃথিবীতে আপনরে একজনও নাই, মৃত্যু হলে তাই তো দেখি সবাই ভুলে যায়। পৃথিবীতে আপনরে একজনও নাই, মৃত্যু হলে তাই তো দেখি সবাই ভুলে যায়। দাদা গেছে দাদি গেছে মনে পড়ে না, তাদের জন্য এখন আর অশ্রু ঝরে না। দাদা গেছে দাদি গেছে মনে পড়ে না, তাদের জন্য এখন আর অশ্রু ঝরে না। তোমারও ভাই যেতে হবে অন্ধকার মাটির ঘরে, তোমারও ভাই যেতে হবে অন্ধকার মাটির ঘরে, তোমাকেও ভুলে যাবে দুনিয়ার সবাই। মৃত্যু হলে তাই তো দেখি সবাই ভুলে যায়। পৃথিবীতে আপনরে একজনও নাই, মৃত্যু হলে তাই তো দেখি সবাই ভুলে যায়। পৃথিবীতে আপনরে একজনও নাই, মৃত্যু হলে তাই তো দেখি সবাই ভুলে যায়। আজকে যারা বন্ধু তোমার সবাই ভুলে যাবে, আমল কিছু থাকলে কেবল সেটাই শুধু পাবে। আজকে যারা বন্ধু তোমার সবাই ভুলে যাবে, আমল কিছু থাকলে কেবল সেটাই শুধু পাবে। মনে আর পড়বে না স্মরণ তোমায় করবে না, মনে আর পড়বে না স্মরণ তোমায় করবে না, চিরদিনের জন্য তুমি যাবে অজানায়। মৃত্যু হলে তাই তো দেখি সবাই ভুলে যায়। পৃথিবীতে আপনরে একজনও নাই, মৃত্যু হলে তাই তো দেখি সবাই ভুলে যায়। পৃথিবীতে আপনরে একজনও নাই, মৃত্যু হলে তাই তো দেখি সবাই ভুলে যায়। কতজনে চলে গেছে মনে পড়ে না, স্মৃতি থেকে হারিয়ে কেউ স্মরণ করে না। কতজনে চলে গেছে মনে পড়ে না, স্মৃতি থেকে হারিয়ে কেউ স্মরণ করে না। মনে আর পড়ে না অশ্রু ভাই ঝরে না, মনে আর পড়ে না অশ্রু ভাই ঝরে না, তাদের কেউ এখন কি আর তোমাকে কাঁদায়। মৃত্যু হলে তাই তো দেখি সবাই ভুলে যায়। পৃথিবীতে আপনরে একজনও নাই, মৃত্যু হলে তাই তো দেখি সবাই ভুলে যায়। পৃথিবীতে আপনরে একজনও নাই, মৃত্যু হলে তাই তো দেখি সবাই ভুলে যায়। পৃথিবীতে আপনরে একজনও নাই, মৃত্যু হলে তাই তো দেখি সবাই ভুলে যায়।